আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া মান দা'আ বিদা'ওয়াতিহি ওয়া ইসতানা বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মু'যামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله جلت قدرته يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال النبي الامين صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاه او كما قال عليه الصلاه والسلام الله পাকের অশেষ মেহেরবানিতে আমরা এই তালিমী বৈঠকে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, যে আল্লাহ পাক তালিমী বৈঠকে হাজির হওয়ার তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তালিমী বৈঠকের উপকারিতা সম্পর্কে, তালিমী বৈঠকের গুরুত্ব সম্পর্কে এবং উপকারিতা সম্পর্কে কিছুদিন আগে এখানে আলোচনা করা হয়েছিল। তালিমী বৈঠকের ফায়দাটা কী, তালিমী বৈঠকে অংশগ্রহণ করলে কী কী ফায়দা হয় হাদিসের আলোকে, কারো স্মরণ আছে কি নাকি উপস্থিত ছিলাম না, অথবা উপস্থিত ছিলাম কিন্তু স্মরণে নেই? আফাতুল ইলমে নিসিয়ান, এলেমের মুসিবত হলো ভুলে যাওয়া। ভুলে যাওয়াটা কঠিন জিনিস, ভুলে গেলেও এলেমের কোনো মর্যাদা নেই। মাছ ধরলাম আর নদী থেকে মাছ ধরে ডাঙায় ফেলে দিলাম, আর মাছটা লাফাতে লাফাতে আবার নদীতে চলে গেল। সারাদিন ভরে মাছ ধরবেন, সন্ধ্যার সময় দেখবেন কিছুই নেই হাতে। যেটা মাছ একটা ধরা হলো ওটাকে আগে জুত করে রাখতে হবে এক জায়গায়, আর নাকের ভিতরে দড়ি লাগিয়ে অথবা কোনো শক্তিশালী মজবুত কোনো জায়গায় আটক করে রাখতে হবে, যাতে ওই মাছটা ছুটে না যায়। এরপরে আর একটা ধরার চেষ্টা করতে। যেটা শিখলাম ওইটুকু যদি মনে না থাকে, তাহলে সারা জীবন খালি শিখতেই থাকলাম আর ভুলতেই থাকলাম। জীবনের শেষে গিয়ে দেখলাম আমার কোনো এলেম নাই, আর এলেম থাকেই বা কী করে, এলেম রাখার জায়গা তো নেই। মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, মেমোরি ফুল হয়ে গেছে বস্তুবাদী চিন্তা ভাবনায়। আপনি মোবাইলে দেখেন না, মেমোরি ফুল হয়ে গেলে আর কোনো নাম্বার সেভ করার জায়গা থাকে না। আমাদের মেমোরি ফুল হয়েছে বস্তুবাদী চিন্তায়, যার ফলে এলেম ঢোকার মতো মেমোরি কার্ডে জায়গা নাই। জায়গাটা খালি করে ফেলতে হবে এবং সেটা জানতে হবে। তালিম সর্বপ্রথম আল্লাহ পাক চালু করেছেন, তালিমটা সর্বপ্রথম কে চালু করেছেন? আল্লাহ পাক। দলিল ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সব বস্তু শিখিয়ে দিলেন, সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহ শিখালেন আর আদম আলাইহিস সালাম শিখলেন, তাহলে মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক, আর মানব জাতির মধ্যে প্রথম ছাত্র হলেন স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তালিমের গুরুত্ব অপরিসীম। মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম যেই জিনিস দিয়েছিলেন সেটাই ছিল বিদ্যা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে তাকে তালিম শিখালেন। এই জন্য তালিমটা খুব জরুরি জিনিস। কোরআন এবং সুন্নাহর তালিম হাসিল করতে বসলে সেখানে কতগুলি ফায়দা আছে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ফিহ বিহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যখনই কোনো কওম কোনো ঘরে বসে কোরআন এবং সহি সুন্নার তালিম নেওয়ার জন্য, তখন ফেরেস্তা মণ্ডলী তাদেরকে বেষ্টন করে রাখে, ফেরেস্তা মণ্ডলী তাদেরকে পাহারা দেয়। যাদের পাহারাদার আল্লাহর ফেরেস্তা, পৃথিবীর কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না। আমরা মাঝে মাঝে আশ্চর্য হই, মাঝে মাঝে আমরা নিজেরাই আশ্চর্য হই যে রাস্তাঘাটে চলি ফিরি অনেক মানুষ অনেক বাজে কথা ফোনের মধ্যে মোবাইলের মধ্যে বলে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে চালাচ্ছেন কিভাবে, আমরা যে কিভাবে চলছি, এটা আল্লাহ পাকের গায়েবি মদদে যে বান্দা চলে এর জ্বলন্ত প্রমাণ। আপনারা আমরা যখন রাতে ঘুমাই তখন কত বিষাক্ত পোকা আছে, সেই বিষাক্ত পোকা যদি কানের মধ্যে ঢোকে আর একটা কামড় দেয়, মানুষের বাঁচার কায়দা নেই। আল্লাহ পাক প্রোটেকশন দিয়ে রেখেছে, বান্দা যখন ঘুমায় আল্লাহ পাক পাহারাদার নিযুক্ত করে রাখে। যখন ফেরেস্তা যাদেরকে ঘিরে রাখে তাদের ক্ষতি করার কেউ নেই। ওয়াগাশিয়াতুমুর রহমা, আল্লাহর রহমত তাদের উপরে তাদেরকে ঢেকে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং প্রশান্তি তাদের উপরে নাজিল হয়। সাকিনা শব্দের অর্থ হল টেনশন মুক্তি, এন্টি টেনশন। সাকিনা মানে স্থিরতা, প্রশস্ততা, প্রশান্তি। মানুষ এখন হার্ট স্ট্রোক আর ব্রেন স্ট্রোক করছে খুব বেশি, এটা ফিজিক্যাল সমস্যা যতটুকু তার চেয়ে মেন্টালি টর্চারিং বেশি। আর মেন্টালি টর্চারিং মানুষের তখনই আসে মানুষ যখন দুশ্চিন্তায় ভোগে, আর যার ঈমান যত মজবুত তার দুশ্চিন্তা তত কম, টেনশন নাই মানুষ, যার ঈমান আছে তার কোনো টেনশন। রাত দেড়টার সময় রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ি কোথায় পাব? রাত দেড়টার সময় রাস্তার মধ্যে গাড়ি বিকল হয়ে গেল, আর একটা গাড়ি কোথায় পাওয়া যাবে? খুব দুশ্চিন্তা, খুব সমস্যা। কিন্তু যখনই তাকদীরের হাদিসটা মনে আসে যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন যে আমি কিভাবে এখান থেকে যাব, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখেছেন যে আমি এখান থেকে কিভাবে যাব, এই চিন্তা যখনই মাথায় আসবে, এই হাদিসটা যখনই মনে আসবে, যার ইয়াকিন আছে আল্লাহর প্রতি, তার আর কোনো সমস্যাই নেই। আমি তো দাঁড়িয়ে থাকার মালিক, আমি তো হাঁটা চলার মালিক, আমি তো একটু খুঁজার মালিক, গাড়ি খুঁজবো আমি, কিন্তু বন্দোবস্ত আসমান থেকে হয়ে যাবে। গাড়ি একটা নষ্ট হয়েছে তো, আল্লাহর অর্ডারে নষ্ট হয়েছে, মানুষ পারে না করতে। গুলো আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখা আছে, আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি কি খাবো। কাজেই ইমান যার বেশি তার টেনশন কম, আর ইমান যার কম তার টেনশন বেশি। বেঈমানের ছেলেটা মারা গেল তো সব শেষ হয়ে গেল, কারণ সে বস্তুবাদী, পরকাল বলে তার কাছে কিছু নেই। আর ইমানদারের ছেলে মারা গেলে ইমানদার সান্ত্বনা পায়, দুনিয়াতে ছেলে মারা গেছে পরকালে আল্লাহ পাক আমার একটা বন্দোবস্ত করবেন, এই ছেলে আমার জন্য সুপারিশ করবেন, সান্ত্বনা তার আছে। বেঈমানের নৌকা গাঙে ডুবে গেছে, বেঈমানের আর কিছু নেই, সব শেষ, কারণ বস্তুবাদী, সে দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না, আর ইমানদারের নৌকা ডুবে গেছে। দুনিয়াতে যে আল্লাহর অর্ডারে মুসিবত এসেছে, সেই আল্লাহ পাক এই মুসিবতের বিনিময়ে আমাকে কিছু দান করবে। সাকিনা তাদের উপরে নাজিল হয়, যাকার আল্লাহ ফিমান ইন্দাহ, আল্লাহ পাকের নিকটে যে সব ফেরেশতা মণ্ডলী আছেন তাদের কাছে আল্লাহ পাক উল্লেখ করতে থাকেন, দেখো তো ফেরেশতা মণ্ডলী আমার বান্দা কত পরিশ্রম করে, আবার দেখো একটা তালিমি বৈঠকে হাজির হয়েছে, দেখো তো ফেরেশতা মণ্ডলী আমার বান্দা একজন ছাত্র মানুষ, দুই দিন পরে তার পরীক্ষা, সে পরীক্ষার পড়া ফেলা রেখে তালিমি বৈঠকে হাজির হয়েছে। মহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, উনি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে কেবল যোগ দিয়েছেন আর আমরা তখন ঢাকাতে ছাত্র লেখাপড়া করি। একদিন উনি ঢাকায় গেলেন, ঢাকায় গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের এই মাসের সফরসূচি কী কী আছে। বললাম এই মাসে আমাদের পরীক্ষা চলছে, তো তাই আমরা আমাদের দাওয়াতি কর্মসূচি আপাতত স্থগিত রেখেছি। মহতারাম আমিরি জামাত সেদিন দুটা কথা বলেছিলেন, একটা কথা বলেছিলেন দুনিয়ার পরীক্ষা বড় না আখেরাতে পরীক্ষা বড়। তো বললাম যে আখেরাতের পরীক্ষা বড়, কিন্তু মুমিনের শেষ সফলতা হলো আখেরাত, কাজেই দুনিয়ার পরীক্ষা একটু কম হয়ে যাক, আখেরাতের পরীক্ষা যেন নষ্ট না হয়। আর একটা কথা বলেছিলেন, তোমার ব্রেনের মালিক কি তুমি না তোমার আল্লাহ? দাওয়াতি কাজের বরকতে পরীক্ষার হলে তোমার অজানা কথাটা স্মরণে আসতে পারে, আর দাওয়াত বন্ধ রেখে সারা রাত ভরে পড়লে পরীক্ষার হলে গিয়ে তোমার পড়াটাও তুমি ভুলে যেতে পারো। সফলতা বিফলতার চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, অতএব দাওয়াতি কাজ বন্ধ রেখে দুনিয়ার এই পরীক্ষা চলবে না। বুঝেছিলাম সেই দিন কথাগুলো, আল্লাহ পাক বুঝার তৌফিক দিয়েছিলেন, আরও কত কিছু আল্লাহ পাক দেখার সুযোগ দিয়েছেন, দুনিয়া দেখলে আশ্চর্য হওয়া লাগে। লিবিয়ার একজন ছাত্র, নাম তার উসামা মুস্তাফা তুরাইকি, আমারই ক্লাস ফ্রেন্ড, আজকে সকালে পরীক্ষা ওর, ও চলে গেছে মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করতে। আমরা তো পারলে জামাত ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করি, আর ও গেছে ফজরের জামাত ধরতে 9 কিলোমিটার দূরে মদিনা ইউনিভার্সিটি থেকে মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করে কুরআন তেলাওয়াত করে আসছে, বলছে আমান আজকে কি পরীক্ষা রে, আজকে কোন সাবজেক্ট পরীক্ষা আমান? আজকে পরীক্ষা হলো ফেকুস সুন্না। বলছে আমি তো কিছু প্রস্তুতি নেই নাই, নোট টোট তোমার কাছে কিছু আছে? থাকলে আমাকে দাও। বলছে আমার কাছে তো হ্যান্ড নোট কিছু আছে, আমি নিজে পড়বো না তোমাকে দেবো। বলছে 5 মিনিটের জন্য দাও, আমি একটু ফটো স্টেট করে নিয়ে আসি। আজকে সকালে পরীক্ষা, ও এখন হ্যান্ড নোট ফটো স্টেট করে পড়বে, আপনি শুনে তাজ্জব হয়ে যাবেন। এরকম মোটা নোট ও হাতে নিয়ে নেমে আসলো 5-তলা বিল্ডিংয়ের নিচে, আবার 5-তলা বিল্ডিংয়ের উপরে উঠে চলে গেল, চলে যাবলো তোমার নোট তুমি নাও আমার পড়া শেষ। বলে ফটো স্টেট করো নি তুমি? বলছে যেতে যেতে পড়তে লাগলাম, পাতা উল্টাতে উল্টাতে নিচে নামতে নামতে পড়া শেষ হয়ে গেল, ফটো স্টেট করবো কী করে? আশ্চর্য দুনিয়া, আশ্চর্য মানুষ, পৃথিবীর বুকে যে সমস্ত লৌহ মানব দিয়ে আল্লাহ পাক ইসলাম হেফাজত করেছেন সেরকম মানুষ এখনও বিদ্যমান আছে। কোনটার কথা বলি আর কোনটার কথা ছাড়ি, এর নাম ছিল উসামা মুস্তাফা তুরাইকি, লিবিয়ায় বাড়ি। আর একজন ছিল মদিনা ইউনিভার্সিটির আমার ক্লাস ফ্রেন্ড, নাম ছিল দাউদ মির্জা। 1 মিনিট আগে যেটা শুনছে ওটা এখন লিখছে, আর এখন যেটা শুনছে ওটা 1 মিনিট পরে লিখবে, মানে কান দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল শুনছে আর কলম দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল লিখছে। আমরা এখন কটা লিখতে গেলে তখন কটা ভুলে গেছি, আর তখন কটা লিখতে গেলে এখন কটা আমার ছুটে গেছে, কিন্তু ওর ছোটে না। আর একজন ছিল আফ্রিকার মুসা কুনি, ও একদিন ক্লাসে লিখতে আছে, স্যার যা বলেন তাই লেখে, 200 পাতা হয়ে যায় লিখতে লিখতে ওর, 1-1 মাসের ক্লাস শেষ হয় 200 পাতা ওর নোট হয়ে যায় লেখা। একদিন সাইড টকিং করছেন স্যার ক্লাসে, চট করে মুসা কুনি এক প্রশ্ন করে বস, আমরা সবাই হাসলাম, স্যারও হাসলেন। স্যার বলছেন এটাও তুমি লিখেছ? বলছে না জি স্যার আমি এটাও লিখেছি। বলছে আমি যে ভাষণ দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, বক্তৃতার মাঝখানে যে সাইড টকিং করলাম, তো সাইড টকিংটাও লিখে ফেলেছ। তো বলছে স্যার সাইড টকিং কোনটা আর কোনটা মূল টপিকস ওটা আমি বাড়ি যাইনি বাসাই করব, কিন্তু আপনি যা বলছেন আমি ডাইরেক্ট খালি নোট করে যাচ্ছি, এখন আর বোঝার সময়ও নেই কোনটা সাইড টকিং কোনটা মূল আলোচনা, এটা আমি বুঝতে পারি না আর বোঝার সুযোগও আমার নেই, আমি শুধু ডাইরেক্ট লিখে যাচ্ছি। একটা শব্দ একটা হরফ তার ছোটে না, ডাইরেক্ট চলন্ত বক্তৃতা ডাইরেক্ট হাতে লিখে ফেল, সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক মানুষকে দিয়ে কাজ করে নেন, যাকারাল্লাহু ফি মান ইনদা, আল্লাহ পাক বলেন বান্দা ফেরেশতারা দেখো আমার বান্দা দুনিয়ার কাজ ফেলে আমার দাওয়াতি কাজে অংশ নিয়েছে। এগুলি হলো দাওয়াতি কাজের ফায়দা। আজকের আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব তাৎপর্য এবং সালাত ত্যাগকারীর বিধান। গত বছর আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে উজ্জীবিত আহলে হাদিস জামাত। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ পৃথিবীর কোনো জামাতের লোকেরা গ্রহণ করতে পারে নাই, একমাত্র আহলে হাদিসরাই গ্রহণ করতে পেরেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের মধ্যে প্রথম আদর্শ ছিল দলিল খুঁজে বের করা, তার স্রষ্টাকে তিনি নিজে খুঁজে বের করলেন, স্রষ্টাকে খুঁজে বের করে স্রষ্টার উপরে কায়মনোবাক্যে একিন আনলেন এবং ইমান আনলেন। এ পর্যায়ে তিনি সন্তানকে বিজন মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, সেই দিন তিনি ঘোষণা দিয়েছিলেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম গায়রি যি যারইন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ বিজন নির্জন উপত্যকায়, অনুর্বর উপত্যকায় রেখে গেলাম, ফেলে দিয়ে গেলাম, ইন্দা বাইতিকাল মুহাররাম তোমার পবিত্র ঘরের পাশে। রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইন্দা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত। প্রভু হে, ওরা যেন সালাত কায়েমকারী হয়, আমার সন্তানেরা যেন সালাত কায়েমকারী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দোয়া করলেন আমার সন্তানেরা যেন সালাত কায়েমকারী হয়। সালাত কি জিনিস, সালাতের কতটুকু গুরুত্ব, এর দুনিয়া ও আখিরাতের ফায়দাটা কি, এগুলি আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة سورة بقرة এই কয়টি আয়াত আমরা আজকে মাগরিবের সালাতেও তেলাওয়াত শুনলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাসসাবিরিন। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহর কাছেই সাহায্য চাও সবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ইস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য চাও বিসসবর ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাত এবং সালাতের মাধ্যমে। আল্লাহর সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না, আর আল্লাহর সাহায্য আসার জন্য দুইটা জিনিস খুব জরুরি, এক নম্বর হলো সবর আর এক নম্বর হলো সালাত। সবর এবং সালাত ছাড়া আল্লাহর সাহায্য আসে না। বেসবর যারা, যাদের ধৈর্য নাই, অধৈর্য, তাদের সাথে আল্লাহর কোনো কানেকশন নাই, অধৈর্য লোকের সাথে আল্লাহ থাকেন না। ইন্নাল্লাহ মাসসাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকে। বালা মুসিবত বিপদ আপদ ইষ্ট যাতনা বেদনা সব কিছু আসবে মানুষের জীবনের ওতপ্রোত সাথী, এই সাথী যখন সেখানে আসবে তখন সেখানে সবর করতে হবে। কবি বলছেন জাজাল্লাহু জাজাল্লাহু আননিল মাসিবা, জাজাল্লাহু আননিল মাসিবা, আরাফতু বিহি বাইনা সাদিকি। বলে গেলাম কথাটা, কবি বলছেন জাজাল্লাহু আননিল মাসিবা, আল্লাহ পাক মুসিবতকে পুরস্কার দান করে, আমার পক্ষ থেকে আল্লাহ পাক যেন মুসিবতকে পুরস্কার দান করে, বিপদকে যেন পুরস্কার দান করে, বিপদটা হলো আমার নিয়ামত। কবি বলছেন ওফাররিকু বাইনা সাদিকি ওয়া গায়রিহি, আমি এই মুসিবতের দ্বারা আমার বন্ধু এবং আপনজন আর পরকে আমি বেছে নিতে পারি। মুসিবত না আসলে আপন পর আমি চিনতে পারি না, মুসিবতের সময় আপন পর চিনা যায়। তাহলে মুসিবত আসলে ধৈর্য ধারণ, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে। সালাত শব্দের অর্থ, সালাত হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেই সালাত ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাতা ও তারাকা শাইয়্যান মিনহা, সালাত যারা ছেড়ে দেয়, সালাতের কিছু অংশ ছেড়ে দেয়, ইসলামে তাদের কোনো অংশই নেই, ইসলাম থেকে সে সম্পূর্ণ আলাদা, ইসলামের ভিতরে তার কোনো অংশ নেই, যে সালাত ছেড়েছে অথবা সালাতের কিছু অংশ ছেড়ে দিয়েছে। আমরা অনেক সময় বুঝি না, আবার একটু বুঝাই দিলেই বুঝি। আপনি পরীক্ষায় পাশ করবেন কয় সাবজেক্টে, সাবজেক্ট তো আপনার দশটা, দশটাতেই পাশ করা লাগবে না নয়টায় পাশ করলে হবে, দশটায় পাশ করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে সালাত আল্লাহ পাঁচ অক্ত দিয়েছেন, পাঁচ অক্তই পড়া লাগবে তো নাকি, না এটা ছেড়ে দিলে হবে, কোশ্চিন কালেও নয়, এই কথাটুকু আমরা বুঝি না। সাধারণ পাবলিক তো অনেক দূরের কথা, আলেম ওলামাই বোঝে না যে সালাত কি জিনিস, আলেম ওলামাই জানে না সালাত ছেড়ে দিলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কাফফারা আদায় করে ছেড়ে দিচ্ছে। এই সালাতের অর্থটা কি? সালাত শব্দের অনেকগুলো অর্থ আছে, তার ভিতরে দুইটি অর্থ আমি ব্যক্ত করব এখন। একটি অর্থ হলো জোড়া লাগানো, যোগ দেওয়া, সংযোজন করা, একটার সাথে আরেকটার জোড়া লাগানোর নাম হলো সালাত। আস-সালাতু মাখুযাতুন মিনাস সিলাতে, সিলাতুন শব্দ থেকে সালাতুন শব্দ এসেছে। আস-সালাতু মাখুযাতুন মিনাস সিলাতে, সিলাতুন মানে হলো জোড়া লাগানো, যোগ দেওয়া। ওই যে যোগ কলম লাগায় গাছে, দেখেন না, এটা টক আম থাকলে ওটার গাছের ডালটা কেটে দিয়ে নতুন ডাল যখন বের হয় তখন মিষ্টি আমের সাথে যোগ লাগায় দেয়। সালাতুন শব্দের অর্থ হল যোগ লাগানো, সংযুক্তি স্থাপন। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন হয়, সংযুক্তি হয়। আল্লাহ পাক বলছেন কসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝখানে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ পাক বলেন সূরা ফাতিহা দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। কসমতু সালাতা আই কসমতু সূরাতাল ফাতিহা, সালাত বলা হচ্ছে সূরাতুল ফাতিহাকে। আর একটু বুঝতে সহজ হবে, রাস্তায় বের হলে গাড়ি পাওয়া যায় নাম তার সিএনজি, সিএনজি কি গাড়ির নাম, কিসের নাম, গ্যাসের নাম সিএনজি, তো গাড়ির নাম হলো কে, সিএনজি ছাড়াও গাড়ি চলে না, ওই গাড়ির মূল চালিকা শক্তি হলো সিএনজি, ওই জন্য ওর গাড়ির নামই সিএনজি হয়ে গেছে, কিন্তু আসলে ওর গাড়ির নাম হলো ট্যাক্সি, বেবি ট্যাক্সি বলেন বা তিন চক্র যান বলেন, যাই বলেন বলবেন, কিন্তু সিএনজি তো গাড়ির নাম না, সিএনজি তো ওর গ্যাসের নাম, ওই গ্যাসের নামে গাড়ির নাম হয়েছে। সুরা ফাতেহার নাম হলো সালাত, আর সালাতের নাম হলো সুরা ফাতেহা। সালাত ছাড়া সুরা ফাতেহা, সুরা ফাতেহা ছাড়া সালাত চলে না। ওই জন্য আল্লাহ পাক বলছেন কসমতু সালাতা বাইনি ও বাইন আব্দি, সুরা ফাতেহাকে আমি দুই ভাগে ভাগ করেছি। সালাত মানে সুরা ফাতেহা, সিএনজি মানে গাড়ি, আর সিএনজি মানে গ্যাস। সিএনজি গ্যাসেরও নাম, আবার ওই গাড়িরও নাম। সালাতটা হলো ফাতেহারও নাম, সালাতটা সালাতেরও নাম। কসমতু সালাতা বাইনি ও বাইন আব্দি নিসফাইন, বান্দা এবং আমার মাঝখানে এই সালাতের মধ্যে সুরা ফাতেহার মধ্যে কথোপকথন হয়। وَإِذَا قَالَ الْعَبْدُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ بس الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ। الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ দাঁড়িয়ে যাবে ইমাম, মুক্তাদি পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলবেন হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। ওহে ফেরেশতা মণ্ডলী, দেখো আমার বান্দা আমার প্রশংসা করল। মাটির মুখে আদম সন্তান, তোমরা সেদিন মানা করেছিলে আদম সন্তান বানাতে হবে না, ওরা মারামারি করবে। ওরা মারামারি করে না গো, ওরা মারামারির সময় মারামারি করে। দেখো না মসজিদের মধ্যে সে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কি সুন্দর করে সরকারি দল আর বিরোধী দল, এ দল আর ও দল, চোদ্দ দল আর বারো দল, আঠারো দল আর ছত্রিশ দল একসাথে দাঁড়িয়ে গেছে। দেখো তো কেমন দৃশ্যটা দেখা যায়, আমার বান্দা যে সুন্দর করে আমার প্রশংসা করল। যে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, ওই ইমামের আল্লাহ কখন কিভাবে তার জবাব দিলেন আমার তো বুঝে ধরল না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু জাল্লাত কুদরাতুহু হামিদানি আব্দি, ওয়া ইযা ক্বালা আল-আব্দু আর-রাহমানির রহিম, আর-রাহমানির রহিম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আসনা আলাইয়া আব্দি। আল্লাহ পাক বলেন ওহে ফেরেশতা মণ্ডলী শোনো, আমার বান্দা আমার গুণগান করল। ওয়াইযা ক্বালা আল-আব্দু ইয়াকা নাবুদু ওয়া ইহদিনাস মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের একমাত্র মালিক তুমি হে আল্লাহ, তখন আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করল। তিনটা শব্দ বান্দা বললেন, তিনটি জবাব আল্লাহ পাক দিলেন। যারা পড়েনি হতভাগা, ওরা হতভাগা, ওরা হতভাগা, ওরা পোড়া কপাল, ওদের বদ কেসমত। যারা ইমামের উপর ভার দিয়ে বসে আছে, ইমাম তোর বাপের চাকর নয় যে তোর সুরা ফাতিহা পড়ে দিবে। কথা শুনতে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, মরার পরে বুঝতে পারবে যখন দেখবে সারা জীবন সালাত আদায় করছো আর ইমামের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে বসে আছো, সুরা ফাতিহা পড়ো নাই, সুরা ফাতিহা না পড়লে সালাত হয় না, বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, সুরায়ে ফাতিহা যে পড়ে না তার সালাত নাই, সালাতের কল্পনা অস্তিত্বে আসে না সুরা ফাতিহা না পড়লে। ইমামের উপর ভার দিয়ে দায়িত্ব দিয়ে দিলাম আর বললাম ইক্তেদায় তু বেহাদাল ইমাম, ইমামের উপর আমি দায়িত্ব দিলাম, ইমাম পড়বে আমি না পড়লেও চলবে। আরে ভাই ইমাম পড়লে যদি আমার পড়া হয় তো ইমাম গিয়ে রুকুতে দোয়া পড়লেন তা আমার আবার পড়া লাগে কেন, ইমাম সানা পড়লেন তখন আমার পড়া লাগলো কেন, ইমাম রুকুতে দোয়া পড়লেন আমার পড়া লাগলো কেন, ইমাম সেজদায় গিয়ে দোয়া পড়লেন আমার পড়া লাগলো কেন, ইমাম তাশাহুদ পড়লেন তো আমার লাগলো কেন, ইমাম দরুদ পড়লেন তো আমার লাগলো কেন। ইমামের যদি পড়া হলেই আমার পড়া হতো তাহলে অন্য দোয়াগুলি আমার পড়া লাগত না। বলতে পারেন যে ইমামের সূরা ফাতিহা তো শোনা যায়, তাশাহুদ তো আর শোনা যায় না, ওই জন্য ওটা শুনলে চলে আর এটা পড়তে হয়। আলহামদুলিল্লাহ জোহরের সময় যে শোনা যায় না তখন আপনি কি করেন, আসরের সময় যে শোনা যায় না তখন আপনি কি করেন, মাগরিবের শেষ রাকাতে যে শোনা যায় না তখন আপনি কি করেন, এশার শেষ দুই রাকাতে যে শোনা যায় না তখন আপনি কি করেন, বড় জামাতের পিছনে যারা জানিয়ে থাকেন তারা যে শুনতে পান না তখন আমরা কি করি? সুবহানাল্লাহ, ধোকাবাজি দিয়ে মানুষকে গোটা চোখকে অন্ধ করে রেখেছে। আমি হুজুর পড়বো আর তুমি খালি দাঁড়িয়ে শুনবা, তোমার চলবে আমার পড়া লাগবে না, হুজুরের উপর ভার দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাক। কোরআনের আয়াত করে শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক বলছেন যখন কেরাত পড়া হয় তখন চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। কিছুদিন আগে গাজীপুরে এক যুবক দাঁড়িয়ে বললেন, শেখ সাহেব আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন তোমার বলো? বলছে আল্লাহ বলছেন যখন কেরাত পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। আল্লাহ বললেন চুপ থাকতে, নবী বললেন পড়তে, আল্লাহর কথা মানব না নবীর কথা মানব? হায় রে তর্ক বাগিস, আল্লাহ আর নবী দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়ে বসে আছে। আল্লাহ কইছে চুপ থাকো আর নবী কইছে পড়ো। আল্লাহ পাক বলছেন, যুবককে বললাম তুমি দুইটা কথা শুনে রাখো, একটা শোনো যে আল্লাহর নবী দুইজনের মধ্যে কোনো সাংঘর্ষিক কোনো কথা নাই, কোরআন আর হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো সাংঘর্ষিক কথা থাকবে না, অসম্ভব, কারণ কোরআন এবং সহিহ হাদিসের উৎস এক জায়গায়। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত ওহি না নাজিল হয় ততক্ষণ পর্যন্ত তিনি মুখ খোলেন না। তাহলে কোরআনটা এসেছে আল্লাহর নবীর মাধ্যমে, ওটা ওহির মাধ্যমে এসেছে, হাদিসটাও এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওটাও ওহির মাধ্যমে এসেছে, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু, একটা হলো মুতাআব্বাদ বি তিলাওয়াতিহি আর একটা হলো গায়রু মুতাআব্বাদিন বি তিলাওয়াতিহি। প্রসঙ্গক্রমে আরো দুই একটি কথা রয়ে গেল, আবারও বললাম মরা মাছ খাবেন তার দলিল কোথায়? তাই তো মুফতি সাহেবকে একদিন জিজ্ঞেস করেছিলাম মরা মাছ যে খাওয়া যাবে তার দলিল কোথায়। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য যাবতীয় মুর্দা খাওয়া হারাম। মরা ছাগল, মরা গরু, মরা বকরি, মরা ভেড়া, এগুলি খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ বললেন মুর্দা খাওয়া হারাম, কোরআনের আয়াতে দলিল, মরা মাছ খাবেন দলিল কোথায়? মুফতি সাহেব বললেন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল, তার মধ্যে একটা হলো মরা মাছ হালাল। আল্লাহ বললেন মুর্দা হারাম, হাদিসে আসলো মরা মাছ হালাল। আল্লাহ বললেন মুর্দা হারাম কোরআনে, আর হাদিসে আসলো মরা মাছ হালাল। মরা মাছ খাচ্ছেন দলিলের ভিত্তি কোথায়? হাদিসে। মরা খাওয়া যাবে না দলিল কোথায়? কোরআনে। ওখানে কোরআনের আয়াতকে অগ্রাধিকার দিয়ে চুপ থাকতে হবে, তো এখানে কোরআনের আয়াতকে অগ্রাধিকার দিয়ে মরা মাছ খাওয়া বন্ধ করে দাও, কালকে থেকে ফতোয়া দাও মরা মাছ খাওয়া যাবে না। বলেছিলাম মুফতি সাহেবকে মনের দুঃখে, আপনি যদি মরা মাছের বিরুদ্ধে ফতোয়া দেন আর বলেন যে কোরআনে আছে মুর্দা হারাম আর হাদিসে আছে মরা মাছ খাওয়া হালাল, কোরআনের পাওয়ার বেশি হাদিসের পাওয়ার কম, অতএব কোরআন মানো মুর্দা মাছ খাওয়া বন্ধ করো, কালকে সকালে মাছের ব্যাপারীরা তোমারে কিলায় ধুতুম ডাকাবে, মাছের ব্যাপারীরাই তোমাকে সাইস্তা করে ফেলবে, আমার আমান মাদানিরা আশা লাগবে না তোমাকে দুরুস্ত করার জন্য। মাছের ব্যাপারী বলে তোর মুফতিগিরি ছুটাই। বন্ধুগণ, তাহলে কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, হাদিস নবীর তরফ থেকে আল্লাহ পাক দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীকে প্রশ্ন করা হলে নবী নীরব থাকতেন, যতক্ষণ ওহী নাজিল না হতো ততক্ষণ বলতেন না। তাহলে কোন প্রকার মুর্দা হালাল আর কোন প্রকার মুর্দা হারাম ব্যাখ্যা কে দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় চুপ থাকতে হবে, কোথায় পড়তে হবে ব্যাখ্যা নবী দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এরপরে এসে গেল, জিজ্ঞেস করলাম বাবা ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইটি হুকুম দিয়েছেন, যখন ইমাম পড়েন তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, কয়টা হুকুম? মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। জোহরের সময় যখন ইমাম পড়েন তখন তো চুপ থাকা না হয় সম্ভব হলো, কিন্তু শোনা যে সম্ভব হয় না। আয়াতের মধ্যে হুকুম দুইটা, যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, শুনতে হবে চুপ থাকতে হবে, অর্ডার হয়েছে আল্লাহর দুইটা। মাগরিবের সময় ইমাম পড়ছেন, মনোযোগ দিয়ে শুনলাম চুপ থাকলাম, সূরা ফাতিহা নাই পড়লাম। কিন্তু জোহরের সময় যখন ইমাম সাহেব পড়ছেন তখন আমি না হয় চুপই থাকলাম, শুনব কি করে? আয়াত যে কাটা পড়ে গেল, আয়াত যেখানে মেলে না, কাজেই সালাতের সাথে মিলালে ওটা মেলে না। আর একটা কথা বাকি রয়ে গেল, আলেম সাহেবকে জিজ্ঞেস করলাম, আমাদের দিনী ভাই মাঝহাবি আলেম, বললাম যে আপনি যখন মসজিদে ঢোকেন আর দেখেন যে ইমাম কেরাত পড়ছে, এশার সালাতে আপনি হাজির হলেন, ইমাম সাহেব পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। ইমাম কেরাত পড়ছে এশার জামাতে, আপনি তখন গিয়ে কি করেন হুজুর? আমি আল্লাহ আকবর বলে জামাতে শামিল হই, তা আপনি আল্লাহ আকবর বলেন কেন? ইমাম যখন পড়ে তখন চুপ থাকতে হবে, চুপি চুপি আস্তে আস্তে মুখ বন্ধ করে কাতারে গিয়ে বলবেন আল্লাহ, কাতারে গিয়ে চট করে কানের মধ্যে বাড়ি দিয়ে তারপরে হাতটা নিয়ে এখানে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার বলে আপনি শামিল হলেন কেন জামাতে? ইমাম যখন পড়ে তখন মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। ইমাম তো কেরাত শুরু করেছে, আপনি তো মসজিদে ঢুকেছেন, আপনি আল্লাহু আকবার বলবেন কেন? আপনি তো বলাই চলবে না। আপনার আল্লাহু আকবার বলা যদি চলে তো আমার ফাতিহা বলাও চলবে। সুবহানাল্লাহ, নিজে যে কি বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষ গেলে নিজে যে কি বলে সে নিজেও বোঝে না। বলতেছিলাম সূরা ফাতিহা আল্লাহ এবং বান্দার মাঝখানে হলো ভাগ। আল্লাহ পাক বলছেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা হামিদানি আবদি ওয়া ইযা ক্বালাল আবদু আর-রাহমানির রহিম ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আসনা আলাইয়া আবদি ওয়া ইযা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মাজ্জাদানি আবদি। ফেরেশতা মণ্ডলী শোনো, আমার বান্দা আমার যাবতীয় গুণগান করলো, আমার প্রশংসা করলো, আমার গুণগান করলো, আমার উচ্চ মর্যাদা বর্ণনা করলো। ওয়াইদা ক্বালাল আবদু ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, বান্দা যখন বলে কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন। কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসিরে বাইজাবির মধ্যে বলছেন আল্লাহর কাছে কি আমরা ইবাদত বেচে খাই? কাজী বাইজাবি বলছেন আল্লাহর কাছে কি আমরা ইবাদত বিক্রি করি? ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমাকে ইবাদত দিলাম আর তোমার কাছে সাহায্য নিলাম, আল্লাহ তোমাকে ইবাদত দেই আর তোমার কাছে সাহায্য নেই, আমি সাহায্য আমরা আল্লাহর কাছ থেকে নেই আর আল্লাহকে আমরা ইবাদত দেই। আল্লাহর কাছে কি কেনা বেচা হলো? আল্লাহর কাছে কি ইবাদতের বিনিময় হলো? আমি কি ইবাদত আল্লাহর কাছে বিক্রি করলাম আর আল্লাহ কি ইবাদতের বিনিময়ে আমাকে সাহায্য দিলেন? জি না, যে ইবাদত করে না তাকেও তো আল্লাহ সাহায্য দিয়ে থাকেন। আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। ইবাদতের সাথে সাহায্য চাওয়ার কি কানেকশন? কাজী ভাই জাবির রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর কাছে বলছি আল্লাহ ইয়াকা নাবুদু, কেবলই তোমার ইবাদত করি আল্লাহ, ইবাদত তো করতে চাই, ইবাদত করার মতো ক্ষমতা তো আমার নাই, তোমার সাহায্য ছাড়া আমি ইবাদত করতে পারি না, অতএব আমাকে সাহায্য দাও যাতে আমি তোমার ইবাদতটা ঠিকঠাক মতো করতে পারি। আল্লাহ তোমার ইবাদত করার ক্ষমতা আমার নেই, আমি ইবাদত করি বটে কিন্তু তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়, তোমার ঠোঁট দিয়ে আমি সুবহানাল্লাহ বলি, তোমার দেওয়া জবান দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলি, তোমার দেওয়া দাঁতের ফাঁকে আমি উচ্চারণ করি, তোমার দেওয়া কণ্ঠস্বর দিয়ে আমি তেলাওয়াত করি, তোমার দেওয়া শক্তি দিয়ে আমি আওয়াজ করি, তোমার সাহায্য ছাড়া আমি তোমার ইবাদত করার ক্ষমতাও রাখি না মাবুদ, তুমি আমাকে সাহায্য দাও যাতে তোমার ইবাদতটা আমি ঠিকঠাক করতে পারি। সুবহানাল্লাহ আকবার, আল্লাহর সাথে কথা হচ্ছে। وَإِذَا قَالَ الْعَبْدُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, দাও দাও দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা আজকে কার হচ্ছে? ভণ্ড পীরের প্রশংসা হচ্ছে, আমার পীর ল্যাংটা পীর যাই নামাজ বিছিয়ে নদীর উপর দিয়ে হেঁটে চলে যায়, আমার নেতা এদেশের মালিক, আর একজন বলছে আমার নেতি এদেশের মালিক, আমার নেতা এদেশ গড়েছেন, আর একজন বলছে আমার নেতা এদেশের মালিকানা হাসিল করেছেন। প্রশংসা চলছে নেতার, প্রশংসা করছে নেতির, প্রশংসা চলছে হুজুরের, প্রশংসা চলছে বুজুর্গের, প্রশংসা চলছে পীর সাহেবের। আমার বুজুর্গ দাদা হুজুর কেবলা যান রহমাতুল্লাহ নাহি, এশার ওযুদিয়ে 70 বছরে ফজরে জামাত করিয়াছিলে, কত বড় বদকিস্মত এই সূরা ফাতিহা পড়ো না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, তুমি কেন তোমার বুজুর্গের প্রশংসা করলে, কেন তোমার ইমামের প্রশংসা করলে? সব ভণ্ডামি ছাড়ার কথাই আহলে হাদিস আন্দোলন বলে, এগুলি ছেড়ে দাও ভণ্ডামি, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সালাত আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা শেখায়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রথম তিন আয়াত কার? আল্লাহর প্রশংসায় গেল প্রথম তিন আয়াত, এবার চতুর্থ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওদিকে তিন আয়াত শেষে আর প্রথমে তিন আয়াত, প্রথম তিন আয়াত হলো আল্লাহর প্রশংসা, আর শেষের তিন আয়াত হলো বান্দার চাওয়া পাওয়া, আর মাঝখানের আয়াত বান্দার আর আল্লাহর ভাগ। আল্লাহ পাক বলেন ওয়াইদা ক্বালাল আব্দু ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, এটা অর্ধেক আমার আর অর্ধেক হলো আমার বান্দার, প্রশংসা আমার আর সাহায্য হলো আমার বান্দার, প্রশংসা আমার পাও না সাহায্য বান্দার পাও না, বলে আব্দি মাসাল, আমার বান্দার যা চায় আমি আল্লাহ তা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেলাম, বান্দার যা চায় তাই আমি দেব, আল্লাহর সাথে বান্দার কানেকশন যোগায় যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো সালাত। আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কথা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া বড় আর কেউ নেই, আল্লাহর অর্ডার দিয়ে আমি সালাত শুরু করে দিলাম, তাম পৃথিবীর মানুষের সাথে কানেকশন বন্ধ হয়ে গেল, তাহরিম হাত তাকবীর বা তাহলিল হাত তাসলিম, সমস্ত মানুষের সাথে তাকবীরের তাহরিমা দিয়ে দুনিয়ার কানেকশন কাট অফ হয়ে গেল, হারাম হয়ে গেল দুনিয়ার কথাবার্তা। এবার আল্লাহর সাথে কথা শুরু হলো, শুরু হলো আল্লাহর সাথে কথা, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিনাল খাতায়া বিল মায়ে ওয়াস সালজে ওয়াল বারাদ, আল্লাহ গো আমার পাপগুলি তুমি এত দূরে সরিয়ে দাও যেমন পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তকে দূরত্ব করে রেখেছ। পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত যত দূরে আছে এত দূরে আমার থেকে আমার পাপকে সরায় নিয়ে যাও। আল্লাহুম্মা ইগসিল খাতায়া, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াজু মিনাদ দানাস, আল্লাহ গো আমার পাপকে আমার পাপ থেকে আমাকে এইভাবে পরিষ্কার পবিত্র করো যেমন সাদা কাপড় ময়লা থেকে ধোয়া হয়। কালো কাপড় সাবান দিয়ে দিলাম পরিষ্কার হলো হলো, না হলে নেই, সাদা কাপড় ধোয়ার পরে কোন জায়গায় দাগ লেগেছিল লেবু ডলে দাও তো, লেবু ডলে পরিষ্কার করা হয় সাদা কাপড়, আবার একটু নীল দেওয়া হয় ওটা গ্লেজ বানানোর জন্য, কিন্তু কালো কাপড় রঙিন কাপড় ধুইলাম পরিষ্কার হলো আর না হলো ওটা দেখার সুযোগ নাই। কামায়ুন একটা সাউবুল আবিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়া, আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মায়ে ওয়াস সালজে ওয়াল বারাদ, আল্লাহ গো আমার পাপগুলিকে তুমি ধুয়ে দাও, পানি দিয়ে ধুয়ে দাও, বরফ দিয়ে ধুয়ে দাও, আর আকাশের শিশির দিয়ে ধুয়ে দাও, ই দিয়ে আর ধুয়ে চাও, পানি দিয়ে ধুয়ে দাও, আল্লাহ আমার পাপগুলিকে তুমি পানি দিয়ে ধুয়ে দাও, বরফ দিয়ে ধুয়ে দাও, শিশির দিয়ে ধুয়ে দাও। মুনাজাত লাগে কত তোমার, মুনাজাত তো শুরু হয়েছে সালাত শুরুতেই, আল্লাহর নবী বলছেন ইজা কামাল আব্দু বিসসালাত হাইনাহু ইউনাজি রাব্বাহু, বান্দা যখন আল্লাহর সঙ্গে সালাতে দাঁড়ায় সঙ্গে সঙ্গে মুনাজাত শুরু হয়, এটার নামই তো মুনাজাত। আল্লাহুম্মা ইগসিলনি খাতায়া বিল মায়ে ওয়াস সালজে ওয়াল বারাদ, আল্লাহ গো আমার পাপগুলি তুমি পানি দিয়ে ধুয়ে দাও, বরফ দিয়ে ধুয়ে দাও, শিশির দিয়ে ধুয়ে দাও। বুঝে পড়ি কি আমরা দোয়াগুলি, আজকে বুঝে পড়বেন এশার সালাতে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার পাপগুলি ধুয়ে দাও, বরফ দিয়ে ধুয়ে দাও, শিশির দিয়ে ধুয়ে দাও, আমার পাপগুলিকে পানি দিয়ে ধুয়ে দাও। আল্লাহর সাথে কথা বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, মজা আলাদা। সূরা ফাতিহা পড়েন, একটা একটা করে আয়াত পড়েন আর চিন্তা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মক্কার ইমাম পড়তে পড়তে কাঁদে, শোনেন না কেন কাঁদে, বুঝে বুঝে পড়ে তাই তো কাঁদে। তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير سورة ملوك تقولين ترجمة تبوشن أبني راتير بلائن الله نبي واشن أمك ঘুমানোর আগে যদি 30 আয়াত বিশিষ্ট সূরায়ে মুলক করতে পারো তাহলে কবরের আযাব মাফ হয়ে যাবে। কবর কঠিন জায়গা, যেখানে কেউ থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, সেখানে কবরের আযাব মাফ হবে, সূরায়ে মুলকটা পড়েন বুঝে বুঝে। মানুষ যখন সালাত পড়েন আল্লাহর কাছে দাঁড়িয়ে বুঝে বুঝে পড়ে তখন সে সালাতের রুহানিয়ত হাসিল হয়, তখন সে বুঝতে পারে। সুবহানাল্লাহ, ওই সব ইমামকে বয়কট করবেন যে সমস্ত ইমাম সালাতের মধ্যে ইমামের মনে হচ্ছে যে গরম পাথরের উপর দাঁড়ায় আছে, এত তাড়াতাড়ি করছে মনে হচ্ছে গরম পাথরের উপর ইমাম দাঁড়ায় আছে, কত তাড়াতাড়ি সালাত শেষ করবে। ঈদের জামাত পড়লাম, 10 মিনিট লাগলো 2 রাকাত পড়তে, একজন বলল মদিনার মৌলভী সাহেব 10 মিনিট ধরে 2 রাকাত পড়ায়, আমলে রেল হাফেজের পিছনে যায় পড়ে আয় তুই, আমার পিছনে মুক্তাদি হওয়ার সুযোগ তোমার নেই, হইচই করার সুযোগ নেই, বসে আছো বসো, বাড়ি আছে বাড়ি থাকবে, খানা নষ্ট হয়ে গেল যে মদিনা ইউনিভার্সিটির হোস্টেল সুপার, এশার জামাত চালু হয়ে গেছে, খানা আমার 1 মিনিট হলেই ভাতটা আমি চুলা থেকে নামাতে পারি, আমাকে বললো আমান এশার জামাত শুরু হয়ে গেছে তুমি এখনো কিচেনের মধ্যে কি করো, বলেন স্যার এক্সকিউজ মি 1 মিনিট সময় দেন আমি ভাতটা নামাই, 2 মিনিট সময়ে ভাতটা নামাই আমি গিয়ে জামাত ধরবো। চুলা অফ করে দাও, বলে চুলা অফ করে দিলে আমার খানা নষ্ট হয়ে যাবে। চট করে সে নিজ হাতে চুলা অফ করে দিয়ে বললেন, খানা নষ্ট হোক, ইমাম যেন নষ্ট না হয়, খানা নষ্ট না হোক, ইমাম নষ্ট না হয়। একদিন যাও ভাত খাও তাও ভালো, কিন্তু জামাত ছেড়ে দিয়ে যেন ইমাম নষ্ট না হয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সালাত আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন জুড়ায়। সালাত শব্দের আর একটা অর্থ, সালাত কানেকশন জুড়ায় বান্দার সাথে। বান্দা ধনী গরিব ফকির মিসকিন, এদেশি বিদেশি, আরবি আজমি, ইরানি তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়া, আলজেরি, মালয়েশি, ইন্দোনেশি, সাদা কালো, লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার মাস্টার প্রফেসর, ব্যারিস্টার লয়ার পণ্ডিত, সব মানুষ এক কাতার হয়ে যায়, কাউকে কেউ ফিরানোর কায়দা নয়। সুবহানাল্লাহ। একজন ছেলে ইসলাম গ্রহণ করলো, রবিদাস ফ্যামিলির, হিন্দু সমাজের রবিদাসটা হলো নিম্ন স্তরে, নিম্ন স্তরের যারা তাদেরকে বলা হয় রবিদাস। রবিদাস ফ্যামিলির ছেলে, ও নাখান্দা, ওলো হিন্দুর ছেলে, কিন্তু পাসপোর্ট কিনেছে মুসলমানের, ভিসাও কিনেছে মুসলমান। ভিসা যখন কিনেছে আগে, পাসপোর্ট বানাইছে পরে, বানায় মুসলমানের ভিসা কিনেছে নাজমুল হাসান, তো নাম নাজমুল হাসান দিয়েও পার হয়ে চলে গেছে, মক্কায় যায়, কিন্তু হিন্দুর ছেলে। মক্কায় জামাত হয়, পুলিশের বারিশ চটে ওই মক্কার ঘরে ঢোকে, সালাত ইবাদত কিছু বোঝে না, খালি দেখে কিছু দৃশ্য। একদিন এসে আমার কাছে বলছেন, আমি ইসলাম গ্রহণ করব। আমি তখন রিয়াদ ইসলামিক সেন্টারের অফিসে বসা, ওর বাড়ি কোথায় তোমার, বলে গাজীপুর। ইসলাম গ্রহণ করবে কেন, বলে আমি ইসলাম গ্রহণ করব এই কারণে, মক্কায় যে দৃশ্য দেখেছি পৃথিবীর কোনো জায়গায় দৃশ্য দেখার সুযোগ নেই। কি দেখেছো তুমি, বলছে মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, মক্কার একজন বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি আল্লাহর ঘরে গিয়ে জামাতে সামিল হয়ে গেল, আর একজন রাস্তার ঝাড়ুদার, লাল পোশাক পরা, রাস্তা ঝাড়ু দিচ্ছিল, ব্রাশ ফেলে দিয়ে ও গিয়ে ওই ধনাঢ্য ব্যক্তির পাশে পায়ের সাথে লাগায় দাঁড়ায়। মক্কার ধনাঢ্য ব্যক্তি একতলা আতর ব্যবহার করে, ওই আতরের দাম হলো ওই রাস্তার ঝাড়ু দেওয়ার লেবারের 2 বছরের বেতনের সমান। ওই লেবারের 2 বছরের বেতনের টাকা জমা করলে যা হয়, ওই টাকা দিয়ে ওই ধনাঢ্য ব্যক্তির এক তোলা আতরের দাম হয় না। এত বড় ধনাঢ্য ব্যক্তির পাশে গিয়ে ওই রাস্তার ঝাড়ুদার দাঁড়িয়ে গেল, বিশ্বের কোন ধর্মে দৃশ্য দেখাতে পারে নাই। সালাত হলো বান্দার সাথে বান্দার কানেকশন জুড়ায় দেওয়া। 60 লক্ষ মুসলিম মক্কার ঘরে কিচির মিচির করছে, আল্লাহু আকবর বলে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেলেন, 60 লক্ষ মানুষ এক কমান্ডে মুখ বন্ধ করে ফেলল। জাতিসংঘের মহাসচিব মিস্টার বান কি মুনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে 60 লক্ষ মানুষকে তুমি চুপ করাও, তো জাতিসংঘের মহাসচিবের নামে 60 লক্ষ মানুষ মুখ বন্ধ করবে না। পৃথিবীর লক্ষ লক্ষ আর্মি বিডি আর্মিলে 60 লক্ষ মানুষকে একসাথে চুপ করানো সম্ভব নয়। আল্লাহর দেওয়া নির্দেশ, আল্লাহু আকবর বলে মক্কার ইমাম জামাতে দাঁড়িয়ে গেলেন, 60 লক্ষ মুসলিম মক্কার চতুর্দিকে মুখ বন্ধ করে সালাতে দাঁড়িয়ে গেল। এরই নাম হলো ইবাদত, আর এরই নাম হলো সালাত। ইমাম সাহেব সালাত শেষ করলেন, রুকুতে গেলেন, সেজদায় গেলেন, 60 লক্ষ মুসলিম মক্কার ঘরের চারিদিকে সেজদায় পড়ে আছে, রাস্তার মধ্যে কতগুলো কার্টুন বিছায় সেজদায় পড়ে আছে, সবজি মার্কেটের মধ্যে কতগুলো সেজদায় পড়ে আছে, বাথরুমের ছাদের উপরে কেউ সেজদায় পড়ে আছে, রাস্তার মধ্যে কেউ সেজদায় পড়ে আছে, সে কেউ পাহাড়ের সুরঙ্গ পথের মধ্যে সেজদায় পড়ে আছে, কেউ টয়লেটের সামনে এই কার্টন বিছায় সেজদায় পড়ে আছে, কেউ মানুষের পায়ের জুতার উপরে কার্টন বিছায় সেজদায় পড়ে আছে, 60 লক্ষ মানুষ সেজদায় পড়ে আছে। কত দেশের মানুষ, কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত শান্তিরি, কত প্রেসিডেন্ট, কত কত শক্তিশালী লোক, কত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, কত আপার চেম্বারের লোক, কত বাহিনীর লোক, যাদের আঙ্গুলি হেলুনিতে লক্ষ লক্ষ আর্মি বিডিআর চলে, তারাও কিন্তু সেজদায় পড়ে আছে। সামনে যিনি সেজদা দিয়ে আছেন তিনি হলেন মক্কার ইমাম, তিনি হলেন ওদেশের প্রজা, ওদেশের রাজা পিছনের কাতারে সেজদায় পড়ে আছেন। প্রজা সামনের কাতারে আর রাজা পিছনের কাতারে। ইমাম সাহেব হলেন প্রজা, আর পিছনে মুক্তাদি হয়েছেন রাজা, রাজা পিছনে সেজদা দিয়েছেন আর প্রজা সামনে ইমামতি করছেন। মক্কার ইমামের ভিসা কেড়ে নেওয়ার, মক্কার ইমামের পাসপোর্ট কেড়ে নেওয়ার ক্ষমতা সৌদির প্রেসিডেন্টের আছে। সৌদি আরবের বাদশাহ ইচ্ছা করলে মক্কার ইমামকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে, বৈধ করুক অবৈধ করুক সেটা পরের মাসলা, তার হাতে ক্ষমতা, সে ইচ্ছা করলে তাকে দেশান্তর করতে পারে। এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট পিছনে সেজদায় পড়ে আছে, রাজা মাথা তুলতে পারে না প্রজা আল্লাহু আকবার না বললে। প্রজা মাথা না তুললে রাজা মাথা তুলতে পারে না, এরই নাম হলো সালাত। সালাত এমন একটি এবাদত সমস্ত মানুষকে একাকার করে দেয়। আল্লাহু সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, এই সালাতের অনেক বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য সুরিয়াল আহান নেদা, পাঁচ বক্ত আজান দিয়ে সালাত আদায় করতে হয়, পাঁচ বক্ত আজান দিয়ে সালাত আদায় করতে হয়, আজানের ঘোষণা দিয়ে সালাত আদায় করতে হয়। ফুরিজা ফিস সামা, দুনিয়ার সমস্ত ইবাদত আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে জমিনে ফরজ করেছেন, সালাত ফরজ হয়েছে সাত আসমানের উপরে আল্লাহ পাকের আরশে মুআল্লায়। অন্য ইবাদতের ঘোষণা আল্লাহ পাক পাঠিয়েছেন ফেরেশতার মাধ্যমে, আর এই সালাতকে ফরজ করার জন্য আল্লাহ পাক তার নবীকে ডেকে নিয়ে গেছেন উপরে। গুরুত্বপূর্ণ কাজ হলে ডেকে পাঠানো হয়, আর সংক্ষেপ হলে একটা চিঠি দিলাম পিয়নের কাছে, এটা দাও ফেলে দিও, এই পোস্ট বক্সের চিঠিটা ফেলে দিও, কিন্তু গুরুত্বপূর্ণ চিঠি হাত বা হাত দিতে হবে, ওকে আসতে বলো আমার কাছে, শোনো এই চিঠিটা গুরুত্বপূর্ণ, অমককে দিবা, তাকে না পাইলে দিও না, এইভাবে দিবা, এইভাবে বলবা, তাহলে গুরুত্বপূর্ণ কাজ ডেকে এনে বুঝিয়ে দিতে হয়, আর গুরুত্ব তুলনামূলকভাবে কম হলে ওটা অর্ডার পাঠানো হয়। আল্লাহ পাক সমস্ত ইবাদত ফরজ করেছেন, অর্ডার পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সালাত ফরজ করার জন্য নবীকে আল্লাহ পাক নিজের দরবারে ডেকে নিয়ে গেছেন। জামাতবিহীন সালাত হয় না, জামাতের সাথে সালাত আদায় করতে হয়। দুনিয়ার অন্যান্য ইবাদত মওকুফ হয় সময় গতিকে, কিন্তু সালাত কোনো সময় মওকুফ হয় না। অসুস্থ ব্যক্তির জন্য সালাত ফরজ, মুসাফিরের জন্য ফরজ, রোগীর জন্য ফরজ, সুস্থ অসুস্থের জন্য ফরজ, ধনী গরিব সবার জন্যই ফরজ, এখানে কোনো মাপ কনসিডার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো, বসে না পারলে ইশারায় পড়ো, ইশারায় যদি না পারো চোখের ইশারায় পড়ো। আল্লাহ আকবার বলে চোখ তুলবে, আর আল্লাহ আকবার বলে চোখ নামাবে, চোখ অর্ধেক বন্ধ করে রুকু করবে, আর অর্ধেকের বেশি বন্ধ করে সেজদা করবে, চোখের পাতা নাড়ায় নাড়ায় পড়ো। চোখের পাতা যদি নাড়ায় নাড়ায় না পড়তে পারে, চোখের পাতা উল্টানোর ক্ষমতাও যদি সে রুগীর না থাকে, কিন্তু রুগীর যতক্ষণ মতো সেন্স আছে, সেন্স থাকা অবস্থায় সে মনে মনে সালাত আদায় করবে। চলন্ত বাঘ তাকে দাবড়িয়ে নিয়ে যাচ্ছে, বাঘের ভয়ে সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সালাতের টাইম শেষ হয়ে যাচ্ছে, দৌড়ানোর মধ্যেই সে সালাত আদায় করবে। গাছের উপরে বসে আছে, নিচে বাঘ বসে আছে, নামলেই খেয়ে ফেলবে, বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবে। সমুদ্রেতে নৌকা ডুবে গেছে, পানির মধ্যে সে সাঁতার কাটছে, ডুবন্ত ব্যক্তিও সালাত আদায় করবে, ওই অবস্থায় সালাত মাপ নাই। কাপড় নাই, পরনে বস্ত্র নাই, সম্পূর্ণ উলঙ্গ দিগম্বর, সেই অবস্থায় সালাত আদায় করবে। দিন রাত চব্বিশ ঘন্টা প্রস্রাব পায়খানাতে হাবুডুবু খাচ্ছে অসুস্থ রুগী, ওই প্রস্রাব পায়খানার হাবুডুবু খাওয়া অবস্থায় সালাত আদায় করবে। সালাত এক সেকেন্ডের জন্য কারোকে মাফ করা হয়নি। সালাত এমন একটি ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি বাইনা ওয়া বাইনাহুম সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করল। মুসলিম জাহানের খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সালাত ত্যাগকারীর ইসলামে কোনো অংশ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানি বলছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করে তাকে তলোয়ার দিয়ে হত্যা করো। হত্যা লালুও করবে না, ভুলুও করবে না, রাষ্ট্রপতির দায়িত্ব। আব্দুল কাদের জিলানির ফতোয়া আমি অনুবাদ করে দিয়েছি, ফালা তুসাল্লুহু ওয়ালা তুগাসসিলুহু ওয়ালা তুকাফফিনুহু, ফালা তুগাসসিলুহু ওয়ালা তুকাফফিনুহু ওয়ালা তুসাল্লু আলাইহি, ওকে গোসলও দিও না, ওকে কাফনও দিও না, ওর জানাজার সালাত পড়ো না, বলে তাদফানু হু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানের গোরস্থানকে দাফনও করো না। শেখ সালেহ বিন উসাইমিন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের মুফতি, বিশিষ্ট মুফতি আলেম দ্বীন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনি বলছেন যারা সালাত ত্যাগ করবে তারা মারা গেলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মরুভূমির মধ্যে একটা গর্ত করে খাল কেটে খালের মধ্যে দিয়ে চাপা মাটি দিয়ে রেখে আসে, তাতে গন্ধ না ছড়ায়। সালাত ত্যাগকারীর জানাজা পড়া যাবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহেমাউল্লাহর ফতোয়া, কিন্তু ছোট পীর বলছে কাফফারা নিয়ে ছেড়ে দাও, আপনার বাবা মারা গেছে কয় অক্ত সালাত পড়ে নেই, এত অক্ত এত টাকা কাফফারা দিয়ে আমার এতিমখানায়। সারা পৃথিবী বিক্রি করলে একটি সেজদার দাম হতে পারে না, একটি রুকুর দাম হতে পারে না। বন্ধুগণ, এই সালাত আজকে আমরা গাফলতি করছি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশেপাশে যারা সালাত ত্যাগ করে, আপনি চলে আসলেন মসজিদে, আপনার বন্ধু পাশে ঘুমাচ্ছে, ওই বন্ধুই বিপদ দেখে আনবে হাসরের ময়দানে, বলবে যে আমার বন্ধু সালাত আদায় করতো, আমাকে বলে নাই, আমাকে ডাকে নাই, আমাকে বলে নাই। কত বেনামাজি বন্ধু আপনার আছে, ওই বেনামাজি বন্ধুর সাথে আপনার গলায় গলায় মিল, বিচারের কাঠগড়ায়ও বন্ধু আপনাকে বিপদে ফেলবে, আপনাকে পার হতে দিবে না, বলবে যে আমাকে ডাকলে অবশ্যই আমি যেতাম। অতএব আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককেই সালাতের জন্য উদ্বুদ্ধ করব, সালাত আদায় করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, নবীর তরিকা ব্যতিরিকে সালাত আদায় করলে সে সালাত বাতিল। এই বলি আজকের আলোচনা এখানে সমাপ্ত হলো, আল্লাহ পাক তৌফিক দিলে অন্য আর একদিন কাইফিয়াতুস সালাতিন নবী, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন এ বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহু জাল্লাত কুদরাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিস ভঙ্গের দোয়া আমরা সবাই পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।